আলো ছড়াই দেখি যেন তোমার ছায়া ডাকছো নতুন দিনে আমায়। সকাল যেন না আসে স্বপ্নে দেখবো আমি শুধু তোমার ছবি, দেখতে চাই না তোমার চলে যাওয়া। আমি আমি শুধু তোমার ছবি দেখতে চাই। পারি।